بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى، الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى، فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان، ذلك تخفيف من ربكم ورحمة، فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. الله سبحانه وتعالى وحيك ربني. يا أيها الذين آمنوا اي إيمان بالجميع استخن، كتب عليكم القصاص في القتلى، مروا فاواميه النامد تيباميه غمتش قصاص فرض قريج. الحر بالحر مينيمم ميهاك بدلوغا مينيمم ميهاي، والعبد بالعبد ادي علوميهاك بدلوغا علوميهاي، والانثى بالانثى ادي انهناك بدلوغا انهناي. فمن عفي له من اخيه شيء ادي اغتل كرميهاي قتل ويبون ميهاك فراتم اي قصاص معاف وجيا، فاتباع بالمعروف اي غتلو ويبونو ميهاك ولي ورين غتلو كوري ميهاك كيبان اي ديهو شكامي اي بهي ديايا. واداء إليه بإحسان ادي غتلو كوري ميها ديا اي غتلو ويبونو ميهاك ولي ورين نن ادا كراهو شكامي، ذلك تخفيف من ربكم ورحمة، مي الله سبحانه وتعالى حضرتم ولويكي تيبامي هناتك ادي رحمتكي. فمن اعتدى بعد ذلك يفهوغا حد فهن لا غسفيا ادي انياوري وجيا ابهي ماف كرم فهو علم بس قصاصا ادفنما دناش فله عذاب اليم اين الله سبحانه وتعالى وين دني عذاب دبان مي ايتوغا الله سبحانه وتعالى من قصاص كرم فرض قرفا الله وهي قرفا من تيبامي هغا متش قصاص فرض قريج اي قصاصكي اي مرم مرهفم قصاصكي اي مرم مرهف نواتا غنوانك بدلوغا غنوان بوريكولو سالكا نيفاي ميهج نيفاي بوريكولا في ميها اي نيفاتوغا بدلوغا نيفاي بوريكولو همي غوتان اي بوريكولا في ميها ياتوغا بدلوغا اي بوريكولو اي امي كياني قصاصكم اي قصاصكي وميس الله سبحانه وتعالى بني قصاص فرض كربافا دين مي عام حكم بيان كرباني minimum mihege badaluga minimum miheke ebahi minimanaku minimanaku minimanahu gatulu koffinama e minimum mihage badaluga e minimum miha gatulu kurawene qisasge gotum wal abdu bil abdi adi alu mihaku alu mihahu gatulu koffia e alu mihage badaluga e alu miha gatulu kurawene wal unsa bil unsa adi anghenaku gatulu koffia e anghenage badaluga anghenaku gatulu kurawene anghenaku anghenaku mi gatulu kuri koffia e anghen miyage badaluga anghena gatulu kurawene yar mi masalaage mati minimum miyage badaluga minimum miya den misalaka minimanaku alaku gatulu koffia kihinetto hadaan minimanaku alahu gatulu koffia nuwata alaku minimanaku gatulu koffia mehar minimanaku alaku gatulu koffia ilmerin midalo vefani adi rajihu gota kiyo sei minimum mihaen e alo mihage badalaku gatulen nukurevene minimum mihage badalaku alo mihage badalaku minimanaku gatulen nukurevene enage atun jiheni diyage debakula ebba ei hukumaki diyage debakula ebba ebahi fansas jamalu nota fansas jamalu ge agu enage atun atuleveni ای علومی ہوں گے حکم تتفاتو شریعتو گا علومی ہاں گے حکم تتفاتو ای علومی ہوں ہمینی گے ونی مدلگ گے گوتو گا علومی ہوں ہمینی گے ونی مدلگ گے گوتو گا دن میو تی دن علاکو مینیمنا ہو گتلو کفیا ہو رہا دن نبے کلوں اتفاق علومی ہاں مینیمن میہا گے بدلو گا گتلو کرے وینے علومی ہاں کو مینیمنا کو می گتلو کرے کفیا علومی ہاں مینیمن میہا گے بدلو گا گتلو کرے وینے کمان ہو رہا دن نبے کلوں اتفاق දැන් හැම එපදෙන් අලකු අලකු මිගතුළු කුරි කොෆියා යළුමිහ යළුමිහක බදලු ගස් ගතුළු කුර වේන දැන් අනෙම් මස්සලේ කි අංහෙනකු අංහෙනහු ගතුළු කුරි අංහෙනකු අංහෙනහු ගතුළු කොෆියා යංහෙම් මිහාගේ බදලුගේ යංහෙම් මිහා ගතුළු කුර වේන ඉහුරි හදන්න බේකලුන් ඉත්තිෆාක් දැන් සවාල කි හැම එපදෙන් ෆිර අංහෙනකු ෆිරිහිනහු ගතුළු කොෆියා යංහෙනාවස් e firihinaage badalaw gatul kurawen eves danna bekalun ijma masale an hina mi kurikama ke firihinaw gatul kolli kolla fiya e firihim mihaage badaluga an him miha gatul kurawen kama murihada danna bekalun ijma dem masale ki firihinaku an hina hu gatul ko fiya an him mihaage badaluga firihim miha gatul kurai dane to ege rajihu wegen wa gotaki anghena firihinaku anghena ugatul kofiyan himmiha ga badaluga firihimmiha gatul kurewena ei rajihugem wa gotaki gina ilmerin vidala sawani e gota mi ayatuge miwani al unsa bil unsa anghenek ge badaluga anghenek ei mi aamma hukum mi ayatuge bayan korawa miwani ekama qur'an ge hen ayatuge allah wa ikurawa miwani wa katabna alaihim fiha anna nafsa bin nafsi timan allah wani fardu korawa fa e ba mi hunge macha nafsuge badaluga nafsu yan himmiha kes nafse anghemmiha kiyos nafse firihina kiyos nafse ema firihina ko anghina gatul ko fiya anghemmiha ge badal ko firihimmiha gatul kurewena qisas ke gotuga ei rajihu gem wa gotaki den emme mihak ke badal ko jamaate ge mihun gatul kurei dan to den mi ayata kunai mi hadis ulag dan mata sabe kalun ge basul ta ko mikan sabitu ge mani emme mihak ge badal ko jamaate bes gatul kurewena misak ke jamaate ge mihun emme mihau gatul kurumu ge baaveri vejjia ehuriha emme ena ge badal ko gatul kurewena ehuriha emme gatul kurewen ege dalila ki umar ge fan midalwani sun'a ge ahul werin ei yamanu ge verira sun'a sun'a ge ahul werin muslimek gatul kurmuga baavri vejjana ehuriha emmen gatul kurahusime enage badaluga ehuriha emmen gatul kurahusime ehma ekekge badaluga jamaatekge mihun gatul kurawena e enage maruga baavri vejjiya ei rajivegen vagotaki den allah me koroni faman ufiya lahu min akhihi shay'un den gatul wewunu mihaage nota gatul wi mihaage wali weringe kibain gatul kuri mihaaya maafuli vicche misala maafuli vejja gasos hisabu maafwan gatulu wewunu miha nota gatulu wi miha ge ahul werin wata wali werin ge kibain gatulu kuri miha maafuli vejjiya ene maafwan qisas eti badalwegen dani diya eti badalwegen dani diya ya miiti maaf kurumu ge haggu hama ekani libigen wani qisas maaf kurumu ge haggu hama ekani libigen wani gatulu wi miha ge wali werin na ehem bayakan ali sarkar ka wes muddayegen nuwe haggu libigen nuwe qisas maaf kurume resource maaf kurme sarkar kabe sudda vegenne nuwe hame kani e hakguli bigem wani qatulu wimiha ge ahul werinna mate enage wali werinna emi hunge kibai maaf vejjiya qatulu kurimiha mate enage wali werin avaha viha ves avaha ka diya ena radd kurash diya diya ki maruge diya ki sate ka jamalu nafsegge diya ki ei sate ka jamal mate ege agu ada kurang e bajihe e gatulu vimihaage wali verinna den gatulu behigen ebave timbayaka gatulu behigen mani timbayaka e forta mani gatulul khata ei gatulul khata yaki ei oligen kurave gatulu misalakan hangurama ekge terega kafirek kaman hiko muslima hu gatulu kuri muslima hu ei gatulul khata yak yani e goti diya dinu e goti diya dinu diya dinu ma alaku minimum kurum alaku minimum kuruma diya enage ahlu verinna dinu ege hukumai kafara eki den oti qatulu shibuhul amd qatulu shibuhul amd eki ei gastuga gatulu kurave kurumaka wattaru gatulu gatulen ei misalaka miyaku dandiburiya ku miyahu gage jehi marayalu muge niyatuga ekamaku e dandiburiya ki hegotuga miyaku marayalu ma benu kurave ala tenno ekamaku e dandiburin ena e gastuga jehi haru ena marwejje marwejjiya ei shibuhul amdaki gastuga marayalum marayaluma wattarwa katulemmi miigeves denjiheni diya ekamaku diya haran harukashi diyaen e denjiheni egeteren 40 jamal sateka jamal denjiheni 40 jamal bandapodu jamal kavanji 40 jamal maabandu maabandu 40 jamal e maabandu jamal agupoduwa maabandu 40 jamal ei sateka jamal egeteren 40 jamal maabandu mi shibuhul amduge diya harukashi waana den oti qatulul amdu ei gastuga mara gastuga kurave gatul gastuga kurave gatul wani qisas gastuga kurave qatul wani qisas hame kane qisas diya de kan nujihene qisas maaf wajjia diya den jihene qisas maaf wajjia diya den jiheni e qatulu kuri mihaage wali werin den jiheni ege diya qatulu kuri mihaage wali werin diya den jiheni কমিয়াকাস মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হুকুম ফলো মি কিসাস গে মাসালে তাকা বে হে গতু কমে আল্লাহ মি হাই কুরবানি যালিকা তাখফিফুম মির রাব্বিকুম ওয়া রাহমা মি তিয়াবা মি গে রাসুলান গে হযরতুম ওয়া লুইয়ে কে তিয়াবা মি হুনা আদি রাহমাতে কে এই কঙ্গতে এই মাফ কুরমান হুদ্দা দে ব্যাফ মি হতি মার কিসাস গাস্তুগা ফুরানে মারায়লা ফি মুসলিমা হু গাস্তুগা মুসলিমা কো মারায়লা ফি ইয়া মেতি কিসাসি হু দেন এগা এবং ইতুর গতে আল্লাহ গে আদর তঙ্গা দি লুইয়ে বেসে বাং এ গে এই গাতুল ভি মি হা গে বালি বেরিন না হাগু এবই মাফ করুন গাতুল পুরি মি হা এ মাফ করুন এম এই আল্লাহ গে আদর তঙ্গা আল্লাহ দে বাফ বা লুইয়ে মি লুইনু দেবিনা মা ইতুর গতে নে হাম গাতুল কোরআন জে এম মি গে বই লুইয়ে এমি হং ইহসান তের বে জিয়া এমি হং নাঙ্গে বং হাগু এ না মাফ করুন বেস এম মাফ কুরমা ফাহুগা দে মাফ কুরমা ফাহুগা আলুম বেস বালি বেরিং এদিগেন দেন নোয়ানে কিসাসাকা মেরোতি মাফ বেফা দেং এ দিগে নোয়ান দেং এ দেফিয়া এই আনিয়ায় এই হাদ্দু ফাহানের মে আদি হামা এফাদা ওয়ালিবেরিং এ মারুবি মিহা গাতুলু বি মিহা কে ওয়ালিবেরিং মাফ কুরমা ফাহুগা এ গাতুলু পুরি মিহা কে আহুল বেরিং নতা এনা দিয়া দিনমান ইনকার কো গেমবেস নোয়ান এ গতে ইনকার কো ফিয়া আনিয়া বেরে হুনি এনা বেস হাদ্দু ফাহানে লিয়ে দে ফারাতুন কুরে ফারাতে মি দে গতুন কুরে গতকান আমাল কো ফিনামা আল্লাহু আকবার রব্বানি ফামান ইতাদা বাদ যালিক ইফাহুগা আনিয়া বেরে বেজ্জে মি হুনদান্নার হাদ্দু ফাহানে মি হুনদান্নার এই মাফ কুরি মি হুন আলুং দিয়ায়ং এদেফিয়া নুয়াতা কাতুল কুরি মিহা এনে মাফ লিবু মা ফাহুগা দিয়ায়ং ইনকার কো ফিয়া দান্নাশে যালি ফালাহু আযাবুন আলীম এ মিহায়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেন্দেনি আযাব কিয়ামত দহুগা দেবানে দেন আল্লাহ নুহি করবনি ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন আদি তিয়াবামি হুন কিসাস ফুমুগাদিরুম বে ইয়া উলিল আলবাব এ বুদ্দি গাহলুরিন লাআল্লাকুম তাত্তাকুন এই তিয়াবামি হুন তাকওয়ার মটকায় কিসাস ফুমুগাদিরুম বে আল্লাহ নুহি করবনি কিসাস কি মি কমার আলুন দেন কবে দিরুম হেগা আল্লাহ নুহি করনি কিসাস ফুমুগাদিরুম বে তিয়াবামি হুন এ বুদ্দি গাহলুরিন এ কি হিনে এই কিসাস হিফাফিয়া দেন মিস্তাকুম বিরুগান্না নে ফুরানে হক নু হক গুগতু গদু ভাল তাতি দিরুং আস এন হক গুগতু গ আদাব নু দেবে কাম গ ওয়ানাম মিহুম বিরেন নু গান্না নে মিস্তাকুম মেরুমে বিমাতি গ মিস্তাকুম মারামুন দুমে এক গত গস বিরেন নু গান্না মের দিহি রাজ্য গ মে তি কাং আমু মিয়া কো মারাইল মক বিরেন নু গানে মিয়া কো সাবা কি এনা মারাইন নু লেবে এনা এনা এনা ইং এগ বদলে কো মারাইন নু লেবে এহমে এনা বিরেন নু গানে মিয়া কো মারাইল কমমে মিয়া কাসে বেঙ্গে তিমান না দিবিনা মারাইল একাস সরকার কো তিমান মারাইন নু লানা কা এ গাতুলু আম হিঙ্গামুন দান এহেন নামেস গাতুলু নিসোসিফাং আলগন মেন ফাশায়া ফিনামা দেমি হেগে দেমি দেমি হেগে কিবেন কিসোসিফা ফিনামা মুলি উম্মাতু গা দিরুং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান দেমি হুম বিরগান নান মিয়া কুমার আলা এরং গতি দিরুং আসা এগোতাং আল্লাহ হে কুরবানি তিয়া বামি হুনা কিসোসিফু মুগা বে দিরুং শাক্কে বেন নি কিসোসিফু মুগা বে দিরুং আল্লাহ গে হাদ্দু তাকায়ন কুরুম গা দিরুং বে দেতি মিহু গা একখানাম ওয়ারাং মুলি মুজতামাম ওয়াক্কাং কুরুম ফিলা গিং গা দান দেতি মিহা কুরাজাম কুরাম ওয়ারাং মুজতামা গা জিনে কুরুম হিং গা দান ফিলা গে এম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি হাদ্দু তাক গায়ম কুরিমা আল্লাহ দিরুং এ বালাবা মুজতামা গা দিরুং নিস্তাকুন আমাং কামা আমাং কাং এ বালাবা রাক্কাতের কাং আল্লাহ বালাবা একলা গে হাদ্দু তামি বিম্মতি গায়ম কুরাই জানামা আল্লাহ গে বারাকা ইল্লাবা রিওয়ায়াত এক গায়েস হয় আল্লাহ কে হাদ্দু তামি বিমাতি গায়েম কুরাবে কাম গওয়ানামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাই ইতর কুরাবানে বিমা রোদি বারাকাই ইতর কুরাবানে আমা আল্লাহ মাই কুরাবানি ওয়া লাকুম ফিল কিসাস হায়াতুন তিয়াবামি হুনা টাকা কিসাস ফমুগাবে দিরুং আম কিসাস ফারে এরুন দিরুং বে তিয়াবামি হুনা দেমি হাকু কে কিবাইন কিসাস ফম বারাদ দিন কমমে মিয়া কুসবির গন্নান ফুরানে হাগ কানুলা কাতুলু কুরমা কমমে মিয়া কুসবির গন্নান হিসাবুন কাতুলু আম মুহিঙ্গুম ফিলাগিন এ দিয়ে এই হিসাবু আল্লাহ মে করুন এ বুদ্ধি গাহল বেরিনে মি বিসনাফি বায়াকা মি কামিস এঙ্গে নি বিসনাফি বায়াকা এ বুদ্ধি গাহল বেরিনে কিসাস ফমুগা দিরুম বে বুদ্ধি গাহল বেরনা মি কাইঙ্গে নি বুদ্ধি এন নেম মিয়া কু ইতাং আরানে কিসাস ফমুগা কিনেন হে দিরুম ওয়ান এ বিস ফুরানে দুবালু মে কিনেন হে এগা দিরুম ওতি এই বুদ্ধি গাহলুন আল্লাহ গাল বুদ্ধি গাহল বেরিনে কিসাস ফমুগা এভাবে দিরুম লাআল্লাকুম তাত্তাকুন মিকান আল্লাহ লাযাফানি তিয়াবামিহু তাকওয়ার মটকে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খাইরান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন তিয়াবামিহু কুরে মিহাকু মারান হাদির ওয়া বাগুতুগা tebami hungumaccan Allah wani fardu kurawafaye emihaku mudale duko fawanama enage maimba fainara gaittimaage mihunnan heyogotuga wasiyate kurum Allah wani wajib kurawafaye fardu kurawafaye tebami hungure mihaku marang hazir wa wagutuga ena enage maimba fainara gaittimaage mihunnan wasiyate kuruma wani fardu kurawafaye enage tuga mudahurejjiya wasiyate buni timannage mudalum miweni echche timannage maimba fainara timannage mudalum miweni echche timannage gaittimaage miweni mihakashe migotta marang hazir wa wagutu wasiyate kurun Allah wani fardu kurawafaye haqqan alal muttaqin adi Allah ekon bil ma'ruf heogotuga ekakaves aniyaverinu wagutuga ei behumuga insaf gari wanjihe haqqan alal muttaqimi taqwarun Allahu kandalawwa fawa haddike mer miayin Allah wani mansukh kurawafa miayin Allah wani mansukh kurawafa ikun ayatakum ei waarta mudabehumuge ayatum ei nisa suratuga Allah ekorwani yusikumullahu fi auladikum lizakari mislu hadzil unthayn e ayat tan yati mirasuge ayat warta mudabehumuge ayat tan nisa suratuga Allah baawalawafa mi ayatuge hukumani mansukh kurawafa mi ayatuge hukumani mansukh kurawafa e ayat tan Allah baawalawumuge kurin mi hukum wani ei marang haazrawagutuge ayat timage mona wasiyek kurum mi har Allah mirasuge ayat baawalawafa Allah ewani huriha mi hunna emi hekal libenwa hissa kandalawafa maam befanna miweni warake enage gaittimaage miweni miweni mihakam miweni warake kanda alawwa foti mi rasuge ayatuga e ay baawa lemuge kurimmi hukum wani e ay baawa lemu mafahu Allah subhanahu wa ta'ala gi mi ayatuga hukum wani e kalaange mansukh kurawwa fahima mi hukumen nem mihara mer mi wahakata bayan kurumuge kuriga algonmen ingen eba jihe nukutaen ei gurwanuge bayan ayatten e bahari ege hukum mansukh kurawwa yang amal kuran nujihe ge hukumen nem mihara e sisanga dana be pula ko ei nasxu mansu ei kommes baqara surata kuriga ayatek gal gonwen e wah kuda ko mitanga bayan kurin ei manan sakhu min ayatin aw nunsiha naati bi khairin minha aw misliha e ayatu ge tafsiruga al gonwen kommes waraka mitanga wani bayan kur mayan koffa e masala komme aga mansuhu e bawe tingotaka mansuhu ayat Allah subhanahu wa taala eggotaki ayebs mansuhun adi ege hukum bas mansuhu ayyabas mansukhum hukum bas mansukhum qur'an ka tangol kurim ba walifa ba bain ayat taken ne qur'ana ei kiwe e ayyabas wani mansukh kurawifa adi hukum bas wani mansukh kurawifa misal ekan aisha subhanahu wa ta'ala ni temen men kuri qur'anun kiyawa ulunime ridwaatu ke masala me kiru dinu muga masala e ridwaatu furatama qur'an go oti diha faharu kuda kujja mihe ge gaatun diha faharu kiru bayfiya ena nasabuge gotun haram begen ve e enage darinna kaveni haram begen ve e dar dariye kef padavi e isam den fahun e mansuh kurawafa fas faharu kirubima kirubima nasabu sabitu wana kamare wani dawafa e ayaten ne qur'ana ayaten ne qur'ana kuriga isitu wana dran timan nam kiyawu me qur'an ehma e diha faharu e kirubima ridwat sabitu wana kaman ewa hukum e hukum bes wani mansukh kurayfa adi ayves gurwana kunin ayves wani mansukh kurayfa devana gotaki ay mansukh kurayfa mun ekamaku hukum sabit hukum me bay ei umar ge fan vidale wani kuriye gurwanu ge ve mihay ash shaykh wa shaykhatu idza zanaya farjimuhuma nakalam min allah mihaka indefawa firhim mihan himiha zine ko fiya ena edemi hun rajam kurash e allah ge hadratum wa uqubate gotun ekamaku mihar kunen e ayat qur'anaku amar fani vidalnu kuri ge ayat qur'anu tiwanu men kiyawamu e ekam mihar kunen e ayat ehen namas ayen ewani mansuh kurai fe ekamaku e hukum sabit mi mihar us miyaka inde fuhuri mihaku zine ko fiya hukuma ki rajam kurun jihen e hukum sabit den timmana gotaki ayat bes qur'anu ge eba timmana gotaki ayat qur'anu ge eba ekamaku hukum mansuh ayat qur'anu ge eba hukum mansuh misal ekak denme mi kiyunu aaye mini qur'anu ge aayen kama komi aayatu ge hukum mansukh we fawani ege behuri bayen aayata qur'anu ge aayen algon men eba kiyawamu ekama ko e aayatu ge hukum wani mansukh we fa mansukh maki ko ba mansukh maki e hukum allah fulla wa fa den neng e hukum e mansukh maki homme ekas mi aayatu ge hukum wani allah mansukh kur wa fa e mirasu ge aayata ba wa le um fahu ga e aayata ba wa le mu ge kuri ga mi hukum sabit hukum sabit mi hukum ge mi wani tiaba mi hukure mi haku marang ha darwa wagutu ge enage atuga mudahure jya ma me faina ha ga itima ge mi hunna wasi e kurare ena kommes mi bare khanda ala sen emi hunna de den allah wani fahum miras ge aitta huga komme mi hake enage itima ge mi hunge tereng e hissai liben je mi hakan e liben vi mi bare khanda alu wafa ehma e aitta ngeri mi har sabitu fa hukum sabitu fa ri aitta huga mi aituga hukum wani mansukh kurau wafa den allah mai korbani faman baddalahu ba'da ma sami'ahu fa inna ma ismuhu 'ala alladhina yubaddiluna inna allaha sami'un 'alim allah mai korbani allah ge min nasihin adu yuma fahuga allah ge mi hukum fulu badal ko fi mi hada nashe ena e badal kuri kamuge macchan ena e kamuge faafa e baatte enang ekamuge faafave inna allaha samiun alim amakorun allah subhanahu wa taala yi mulang assawa wadigamwa adi mulad dina wadigamwa raskadaange teba mi hun sirru sirun adi badale kurya sallahu ekan dina wadigamwa mi hekan ne mona misal ka ena kommes rishwat diyen kommes ekahugina kollu den mi hukum tam mi harmati batilu ane mi bunin mansuh kurawafa eti miras ge ayatu ga yakadden badalen nu gene ven yakadden badalen nu gene e gotab bahan je yani marwa miha ge wartamuda faman khafa min musin janafan aw isman fa aslaha bainahum fala isma alayhi inna allaha ghafurur rahim adi hama e hukum tammi bayan kurani misal ka miha ko birugati e wasi kura miha ge faratun aniyaka ena waki faratakal lemben ule kama biruganejji biruganejjiya اللهم وحي قرباني او اسما نوتين فافاي كفانكم فافاي كيمي دنوني اينا اي مدلون فافاي كفانكم وكي ميهك بابر ديفانكم ميقو تبيرو غنجيا فأصلح بينهم دن اينا امي هنگ مدوغ اصلاح كوري وده اده تر وده جينا وده اصلاح كفية دمد بيرو ميهن ميواني اينا قولو يوز بيان بيرو ميهكو اتنا ميكهال حالتك غوانون هده فلا اسم عليه انك متشبس فافن نوي اغتن ود ادمه دوغ اصلاح كو مساكم وسي مران ارا اون ميحكو اينك فراتم وكي فراتك لمبم لمبي دانكما نوت اينا مودلوغ فافاي كوفانكما بيرو هي وجه بايكا هي وجه دي تر ود تن اصلاح كرم كو بس فافن نتي ان الله غفور رحيم ام كرم الله سبحانه وتعالى يغنغن فاف سوا اوغا وان ترس كلاغي مير الله سبحانه وتعالى ميكرن اينك بس فافن نتي حقيقتوغ اينا كنيت ايتنا فنمغ حدداي ehnamis mifada halatek ge ena wanumuge hudda eben eves faafa enne e adi faafa en wi namas allah fussa ade wane ena ekamuge ena ek masai kurima aden kom meyakas mi hukum tang ewani mansuh kurawa ni hukum taked de mi har kunai e wasi e kurme ekamaku marang ara wagutuga mi har wasiye mi kureweni marang ara wagutuga warta werunun ehem miyaka mi har wasiye kurai dana hudda kurigami wajibu kuriga wajib mihar myati enen hudda wasiyate kurum marang hadruwa wagutuga warta werin fiyawa ehmiyaka warta werika wasiyate nukorena miharak mihar kuriga ayatuga mi bayan kurawani allah subhanahu wa taala enage maimba fannasha gaitima ge mihuna wasiy kurash ennu ekamaku mihar maimba fanna he komme gotev senage warta werin komme gotev senage warta werin adinage darinna kiyo senage warta werin naka enaka marang hadirwa wagutaku wasiyaten nukurewen enage mudalakun evves minbare ehin namaves horiha wartaverin jamaave emihun hudda diisi nama ena wasiye kurewidan ehenenu misalekan ena marang hadirwa wagutuge ena wartaveriyennu ehemmiye wartaveriyennu gaaitimaage mehekamuk wartaveriyennu ena mi wasiye kurani timannage mudalun meheni mare kaliyash e wasiyen hudda den wasiye kurweni kiha minbarakatto eves denagannan je nukutaen ei wasiye miha marang hadir wabukutu enage mudalun kurweni timba kula ebba nuwate pramadun timba kula ebba pura bodaka wasiyaten nukurweni mei mana haram wegen wa kamen ei insana ena marang hadir wabukutu enage mudalun timba kula ebba pura boda wasiye kurun misalaka ena marang hadir wabukutu muni timannage mudaluge deba kula ebba allahumma ge heda ko fime e mana enakan huddain nei ei mihar enati marang hadir fa enage muda mihar hagguwegen edani kombaek enage warta werinna ema ebeleweni warta werinna gellu mekkamuga ve gellun dinu mekkamuga hemima timba kula ebba emme gina enaya wasiye kurewen ei jabirge faanuge riwa jabirge faan vidalun timanna ki warag gina muda oi mieke timanna ke bani hama ekane emme darieke ang hin darieke adi huri yes den timanna allah ge rasula ge ariha gos danna ma fime timanna ge muli muda allah ma ge heda kurum timanna wasiye kurun edeme adi sunai bar maginae den denne debe akule ebbae denne ye bar wasginae den denne wi timba akule ebbae denne ye bar den hu ebar masen te kama ko ebar wasginae fasulus wasulusu kaseer adi sul qurani masen ne ten timba akule ebbae kama timba akule ebbae wasginae ehema mustahab wegen ba gotaki timba akule ebbae buram wasstan kole madum ei mustahab wegen man timba akule ebbae hudde kama timba akule ebbae bur ituraka wasiye kurun hudda wegen nenue enage mudale ehem farataka den kurin besmi denna un faden wasiye kureveni warta verin fiyala ehem bayaka warta verinaka wasiyate nokurevene den rodaage masalata ka behe gotun allahumi bayan kurmani ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun e imam be jemis takunne tiyaba mi hunge macca roda fardu kurevije e tiyaba mi hunge kurige mi stahunge macca bes roda fardu kuramun fadane e roda allah fardu kuram va fani la'allakum tattaqun e tiyaba mi hun taqwa ru mattakay tiyaba mi hun taqwa veri mattakay allah roda fardu kurevi kurige mistakunnas allah wa ni roda fardu kurava fa enna mas algon men roda hifa ko ittaka tafat me har soum arribahun roda em kiyani soum ge manai ki kamakum manave gatun kamakum manave gatun algon men ge millatu ga mi shariyatu ga roda mi kiyani nota soum mi kiyani keim buimu fajrul isure irosi jawmad dan den keim buimun na fahish em meha amaltakun algon men rakka terwe tibun em mi kiyani roda ekantattakum manave gatuma bay ummat tahuge bahari wahaka dekkum manave gatuma besroda kiya fa misalikam maryam ge fanos allah arroda ingi fuma nadrubun nadru munuvi allah arroda ingi ma maryam ge fan ekale ekamana isa ge fana gen rakka wada gen nevi den maryam fan me hunnevi gaum ge mistahun ge gata da wada gen nam nukerifa ne allah ge kurawani mistahun gata wada gen nam ase mistahun echchebuna fiya buna ne timanna wani allah arodain if manna durbuna fa e mi hada evves insana ka timanna wahakenu dakkana me ema wahakanu dakka huruma e ummatu ga yoti e roda kiya ama zakariya alayhi salam ves e hama e zaman e zakariya alayhi salam maryam alayhi salam maryam alayhi salam bala bod kur vi zakariya alayhi salam e zakariya alayhi salam ki e nabiye e kare fanus rode hifuma nadurbuna ve mi haka wahakanu dakka huruma waki muddataka komiyakas roda kurige ummaittakavs wani allah fardu kurawafa de algonomen mihifa gotakannu ekigoy gota den algonon roda fardu kurawafa mi agoy hurihab efuna singi wadaganan ei fajrul isra fajrul sawadin faalwisur irosi jamadan den kein buimunna hurihab faashamata takun rakkaateri hurun komiyakas allah me qur'an tiyama min taqwaar mottakay roda ekalange fardu kurawi roda fardu kurawuni hijrun dewana haru hijran devana aharuga roda fardu kuravuni ei hijura wadaagena adi makka ge wes roda enno hippa wes be kalaku adi hijura wadaaga tuma fas furatama haru roda furatama haru no hippa roda devana aharuga ashura roda wanishara kuraifa ashura roda ei madina ya ashura roda ba ade ei war sunna ikkan gada wegen wa roda en ei temi tange e wahakas bayan kolnu ki munasab kam pomme yakas ashura roda Rasulullah sallallahu alaihi wasallam Madina hijra wadaagen naviru Yahudin eru Madina ke tibitin qabila Yahudin ge ei Banu Qainaqa Banu Nadira Banu Quraiza mitin qabila Madina ge eru dirulo mundia emi hun Yahudin hifamundia roden e Muharram mahuge dihawana duahu Muharram mahuge dihawana duahu emi hun hifamundia rode Rasulullah sallallahu alaihi wasallam emi naswal qurbani te bamun tiya hifani kon roden he den emi hun dannawani ei Musa alayhis salam Firaun ge iddahun Allah subhanahu wa ta'ala salamik kurawiduhe ehem begen timanname ekamuge shukuru ada kunu gotun ifaro dekeni den Rasulullah sallallahu alaihi wasallam hadis kurawani timanname ma aula kam bodhe Musa ge fana yahudin nabure ma aula kam ma gaik kam bodhe timanname Musa ge fana ehma sahabina amr korne anna aharuga ashura rod tibami sifare ekamuk yahudina khilafu mu gotun nuwayd dihayin hifashe ehnoni dihayin egar hifashe er rodai tura nuwayaka dihayaka nuwata dihayaka aslu ashura duha ki ei muharram mahu dihawana duwas ei aslu ashura duha ki den yahudina khilafu mattaka er rodai turukun kuriyang er roda nota fahang er roda itur kurun de goibes rangalo nuwaid dihen ifon nuata dihen egare fun de ilmer vidalo ne tin duahu efias masale ne te tin duahu roda en huttas masale ne te nuwaid dihen egara tin duahu efias masale ne te komme kas de roda hifan jihen e yahudina khilafu mattaka den allah me qurbani ayyaman ma'dudat ei gunali vegam badwas kole ke tiya ba allah roda fard kurabi e ramdan mahuke tiris roda nuatana waavis roda tiris roda nuatana waavis roda فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخر تبامي هون گترين بلمي هي گتوگا واميها نوتا دتورگ گمتيگا واميها فعده من ايام اخر اينا ايرم لو امه گ دوستا حما قراشه اين دوستا اينا خددا بلي وفا اميها اينا خددا رودا دو كلن رم لو امه گ رودا ادي هم افدا دتور وريا و سودا اينا رم لو امه گ رودا دو كلن اينا تکلیف بڑو گم وانما roda do kollun hudda ehennun roda do kollan wan gasta ko faferi wan roda gastu ko do kollan fi nama wa ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin den roda hifumuge kuladana kan libigen waami ha muskuliyegen gos roda hifumuge kuladana kan ena kibai kunai emvia ena miskinaka kaandere komme roda egge badaluga e muddu be hundi himbulana muddu dinu muddu be hundi ema komme rodaygge badaluge enaen oti miskinaka kaandinum ei rodahi fumuge kuladanaka muskulu vegen go sena libifanu amiha faman tatawwa khairan fahuwa khairul lah enavis masakkatun namay sena se rodahi faafi namay go enan hiyo kambode enan hudda roda dun kollafa muddu behum enan hudda enavis enavis ke kollaen ketteri velafa rodahi faafi namay enan hiyo kambode فهو خير الله وان تصوموا خير لكم ان كنتم تعلمون تيبامي هنا ايكا ايغينام تيبامي هنا ايكا هيو كامبودي شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان رمضان ماكي يمهغا الله سبحانه وتعالى كي تقران باوالي بما هي رمضان ماهو كي تقران باوالي بي اي رمضان ماهي غريغا اي رسول الله صلى الله عليه وسلم كما تشبع على بيواه كينو كليفان باولون تيبي سهر تيبي سهر دوه گه تريگا اكليگ فانو كما تش گروان باوال واني موني تيبي سهر گروان رودا مهگ باوالي وي بونوني اي لوح المحفوظ ام تري اودگوا بيت المعمور نوت بيت العزاء بيت العزاء الله سبحانه وتعالى كي تو گروان باوال وي رمضان ماهو گه ريتام گره ريگ ليله القدر ويلره Laylatul Qadr vilere Allah subhanahu wa ta'ala Quran iffahara baawale vilauhul mahfudun baytul izzaya Ommiyakas ere gwaaka vesebwa inna anzalnaahu fi laylatin mubaraka Timang Allah Quran baawale vim barakaitir reka ay Laylatul Qadr vilere Ommiyakas Allah subhanahu wa ta'ala vahi kurabwani Shahru Ramadhan aladhi unzila fihi al-Quran Allah subhanahu wa ta'ala Quran baawale vim Ramadhan mahu gaya hudallin nas ei mistakunnan hidayate gigotuga e guruan baawale hidayate gotuga wa bayyinati minal huda adi mistakun ulenvi gotuge bayan takeg gigotuga e irshad takeg gigotuga e qanune gigotuga wal furqan adi haqqa batil wahi godde hurahig gigotuga e furqan gigotuga e haqqa batil wahi godde furqan gigotuga allah guruan baawale mer guruan baawale bunu deti maqsad mitanga mi bayan kurawune mistakunnan hidayate gotuga guruan baawale ايتي زينه تکٹھا ايتي بينن قران جه گوننو ہن گوتگ بينن قرمت تکاینو اے باوالے ہدایت تکٹھا اے کیا واگن ایبن ہدایت اے اولن وی گوتگ قانون او بینات من الہدا ادمیستکم اولن وی گوتگ ارشاد تنگوتی ایگا اما اے بلن جین اے گوی گوتن عمل قران جین والفرقان ادی حقا باطل وہی کو دے فرقان اے گوتگ اما گوروانن ایبا انگے حقا باطل میہ واگی قران انگے نے گوروان رنگل کیا فیا ege maana ayeku e dirasa ko fiege tafsira ayeku dirasa ko fi kom me mihaka hagga batil wahi kuran ingena gurwan e bakiya wa kama hagga batila wahi kura kan ne ege maana e gurwan ena kan adi hidayata kan noye ege maana ke adi ena ka gurwan hidayata kan noye gurwan e mihakan hidayata ka vejjiya ena hagga batil wahi kuran ingena ena hagga batil wahi kuran ingena faman shahida minkum ash-shahra falyasum roda mahura ruga hazir wa hura jamiha ramdan mahuga roda hifa hurjikame wa man kana maridan adi balimihe gotuga wa miha aw ala safarin adda turag mati ga wa miha fa iddatu min ayamin ukhar roda mahuga duwastan ehin duwasta hege na hama kura hurjikame yuridu allah bikumul yusra allah yadi wodigan nawani tiba mi hunna fase hashe dati wala yuridu bikum al-usra ay dati undagulaka in kalangi tebami nokin irade en kurabbe huriha kamegge kalangi tebami hunna faseha gote irade kurabbani dati undagu gote irade en kurabbe walitukumilu al-iddata ay tebami hun ramlom hoge duwasta furihama kurmatta kay roda hifa furihama kurmatta kay walitukabbirullaha ala ma hadakum ay tebami hunna in kalangi hidayat devvi kamuge macchang ekalangi attakubir bayan kurmashe ay fitru idu dwa ramlom masnim ma fi takbir ere fatistama da fa takbir ken jehen allah te baami hun hidayat dekke kamu gamaccha ramlom mahroda hi famu ganasibul li pumu gamaccha allah takbir giyashe wala allakum tashkurun al te baami hun shukru eri matta kai allah shukru ada kur matta kai wa idha sa'alaka ibadi anni fa inni qareebun ujibu da'wata ad-da'i idha da'an فليستجيبوا لي وليؤمنوا بي لعلكم يرشدون واذا سالك عبادي عني كليغ فانا تيمن الله غالتكم تيمن الله بهغتون سوالك فينما كليغ فانا ميدال وارن فاني قريب تيمن الله وني وركاري غايا دوركونون تيباميون كيتام سرركم بني اتش اسواني فرا كيتام فورويغن مور كامك كوريس بللما بللمس بللوان اما دوركونون كدان غون وركاري غايا ujib da'wat ad-da'i idha da'an du'a quraniha timang allah du'a qurahi duga timang allah nagi du'a ijab ko devame mara kari ga evani allah ki quran ga wahi quran wa nahnu aqrabu ilayhi min hablil warid timang allah na kari vegem vame e nagi karuge min arabure karuge na arabure timang allah na kari vegem vame e kalang ilmu fuluge gotun kalang kari odegem ve hurihay menna efada bin bimuge adi ga lolan no fenna sufita vese bawle barabar adena odegem ve balla odegem ve er rizgu waste ve barab e farate balla odegem va kan kari ge odegem va kan ben ge alwan ven e ge murade kalang zaat fulagen kari odegem va va kan ve kalang ilmu fuluge tanamaskan ei huriha etchu ge huriha harakaat tek kalang ge balla odegem ve dena odegem ve asra odegem ve فَلْيَسْتَجِيبُوا لِي اهمتي من الله تبا مهم اجابه ديش تمن الله گه ارشاد تکبول با کیمن گنار امر تک کیمن واره نہی تا کندرو واش ول یؤمنو بی تمن الله تبا مهم ایمان واش لعلهم يرشدون ای هدایت لی بیتو هدایت لی بینی رون لعلهم يرشدون ای میستون هدایت میستون هدایت لی بیتو ومياكس الله سبحانه وتعالى بحيك ربنا ميغوتا ميستكون تيمان الله إجابة ديرها دي إيمان واره أي ميهون نحن هداية اللي بيتوه تم بسمي وتي رودة مهو جي مسالة رودة جي مسالة ورقين مسالة جبر ورقين حكم تر رودة اما مي مسالة دين إرادة كورو فيها أن حق تاقلو من بيان قرآن رودة مهو جي حكم تا تعالونا ميغوتا كي يموندان ورقين مسالة جي موندان كم ياكس demmi ane suratul baqara algon men kiyam dani mi baqara suratu ge ehna men ebai ei suratun nisaul kabira mi anghirunna behe masalata emme bodab bayam begen wa surai den nisa sur nisa ge mane ki anghinu nisa suratu ge sabib bayam begen mi dema ferin ge masalata ka kaweni ge masalata ka wari ge masalata ka mi suratu ge warab bodab bayam begen ebai deme tu ge masala je hijna mahall kuran je he ko ittaka ema mi suratun warag gina masalata ei qur'anu ge emme hukum tak gina es surai mi suratul baqara qur'anu ge emme hukum tak gina irshad tan emme gina es surai mi suratul baqara ade mire sual ama tayyarat tibi mer sual gunan nehar mi irshaden ge kalem kudinna mer sual koggen ege libe jawab jihna amal qur'an enun sual kurmu ge bes beenu me bes nei mehar mistakun sual kurani ki kuran en amalukun e ya egota ulumatta ka ennu emma sualakan e sual kokgenwa ne gotan ulen beenunwa kujja sual kokgenwa misaka miskitu ka sakaran nu jehum sakaraj jehum ga wahakata war bayan ko fawane kama ko sama e bak sakaraj ganne ve hama namadu gonnar fahib belumu ga wahaka sonnani mitanga bayan kuraifa ekam barabara fahin eba bele hama kari ge hen kujja kurajja kotta ala sakaraja namadu batil wa gandatta nikum namadu ge faada ema amalu kuran jenis wal kuran mehar mire sual kurima e kudinna bele ne ge namadu sakaraja he kujja kujja sual kurum mahrum manan naftar note kure vene ku inge ema sakaraj namadu ge je he komme kujja ku den kuriyang wan hafta tahuga sual kurum mahrum wa andam paata ah faraswaat ah miar marala fiya nafsam marala fiya na jena gatul quran ni karuge mi nar buri kollima marala fiya dem misalakan ebain ane dehila de tere ke misalakan mi haku bofittale marwan annu hama e gotad dehila de tere gena bofittale nje bofittale marala e yahudi yaku yahudi anhine e gota mihaku enage bo fittale marale une hama enage bo wes sama egota rasulullah sallallahu alaihi wasallam fittale wa marale bu na baqara ge mana hi geri misuratu ge misura fajiru ini mutamita ekko kom mere ko annanta mitana a misuratu ge hingajje geri ge wahake bayan ge ewaka kiru ininta mitana ae suratuke gerige wahaken annatiwe e surata geri surai kiyuni namlu surai ngai namlu ge mana ki hini hini surai ngai e hinnyagge wahake suratuke bayan wegen annatiye ankabut surai ankabut ge mana ki faadiku makun surai besyoti e suratuke faadiku makun ge wahaka bayan wima ena sevra sakarajja ne mire boy den en dekon sakarajja hatun kene deka mahrum wa a kuraswa astaghfirullah ah mulin ti be karswa ah ah demme bune singe den do hawa sifon hudda etin do hifon waso da hudda ekale buddhir swal quran ekige ai muharram mo dihay ngukur dua gale amastalen ne hukuru hifafiyo tane do hifan e tihife fade dua hukur duas rode khasan hukura revti hadis ka e hukur do hamaykan hukur do rode hunna hukur do rode no hifash hamaykan hukur do rode hunna استفدو كلافة كم سفه بس فروني ما نستفه هدن جهيني اهن نوني مناوان سفه هدو سفه واني بس انك امام ميهايا دمائن فرن جهيني سفه جهيني امام ميهايا دمائن فرن ايسه فروني ما نستفه هدن جهيني دنگو تي مي تامبوتن اكوله وي سفه مي تامبوتن اكوله وي سفه مي تامبوتا وو دمدوغ سفه نا هدن رسول الله سمع انگوا يفوتي এ দেমে দুগ সাফু হেতু মানা করা দা ফতি এই সাফু তাম মেদু কেন্ডে এতি বুরি বুরি অন্না সাফু এহনু সাফু কে বুরি বুরি অন্না এহম সাফু তাম মেদু কেন্ডে এতি ইবে তামু তাহু কে দেমে দুগ সাফু না হাদান আঙ্গরা ফতি মানা করা দা ফতি সাফু হেতু এহমি মা মিসকিতু কে জাগ ওইন হালু গ এতাং সাফু না হাদান এগে ফাহাতুন সাফু হাদানি মিসকিতু কে জাগ অন্না মিসকিতু কে জাগ দেন নেতি আয় তাং সাফু হেতু হুদ্দা ekam jaga wajja safuna hada fahatun safu hadana tamu safu du kolla fa mun narake wanna ne ken hudda genne no hadis ken la yahillu li ahadin an yahjura akhahu al muslim fawqa thalath layalin evves mihakan enage muslimu akhaya tinduhavure gine dukollafuruligen hurun huddavegen noe de egeter emme hewegen wa mihayaki kurin salan qurami haye den ruligen tive de mihunge amalutaken macchakan narane mihun sulhavejjo maddande komme haftaku de duahu muriha muslimunge amalutan arane macca malaike bekalungen dan macca ei buraswaccha ho maduahu burasay duahu ho maduahu ga emihun sulhavejjo maddanden emihunge amalutaken dan macca ಆಮಲತಮ್ಮ ಚಂಗ ಫುಲ್ಲೇ ದ್ವಸ್ತಾಗಿ ಹಫ್ತಾಗಿ ತರಂಗ ಹೋಮ ದ್ವಾಹ ಪುರಾಸ್ವೈ ದ್ವಾಹಾಯ timan kalege fan lobi kuravame timan kalege fanu ga amalutam macchan ufulleve iruga timan kalege fan roden hunnevoma emma buraswati buraswati homa duha ki sunna idde duas rodaifum rodaifum sunna vegen vade duas ah hodulla ya gan fi hodulla namadu kullah daan ekki dima dima labale aye manaka me miharus me ewa ekan tamma na kuram me masai kuran mi kiyani kuda kudin kyal nu bala re dima dima namaz batil wane ama fahatan he mures pala namaz kiya chek kiyani eves nu hama harakat ek kullana ki ma mi habra kurin eva harakat tak kure mulim manakan ta mulim ves mana imam mi ha kurin harakat ves kok gen wan sajda gos gen wan imam mi habra kun rukwa gos gen wan eves harakat namaz kok gen wan imam mi habra kurin ves matuma tirkon hunna jehani namaz hunna allah qura alukan heddi farata qura alukan yar ki bodu ni bodu mi qura re qura ඔය න ඔලිගෙන් කුරෙජ් එක මස්සලෙන්නේ දැන් අනික ගේගේන ආදායමි කොන්න මාත කුරුම කීවසෙයි මුලින් මනා කොප්පවා කමෙන් ජමාත ජේන ආදරුවා ඔලිගෙන් කුරෙජ් මස්සෙනක ඔලිගෙන් නන්නුනේ කුදින් කුරණිය ගස්තුක කුරන්නේ කුඩ කුදින් වෙස් හේ හානං ජේවා මන බොඩ තීමස හෙන් කුර විදාන කුඩ ඉරවත කුරීම කුඩ ඉරව සමරං ගල කුර වේතු තමසයි කුරං ජේන්නේ එන්න ආ බොලක් ගෙල්ලුනුවන්ညာ මස්සලෙන්නේ බොලක් ගෙල්ලුනුවන්ညာ මස්සලෙන්නේ මහර ඉස්ත මෙහුණ ඩයි බේහ කිය බොලක් ගෙල්ලුම් වාචන නහීනා ෆතුන් කුලේසු හුද්දා සොස් දිනිය කනුලි වෙනවා